দিনী মজলিসে আল্লাহ পাক আমাদেরকে আসার এবং এই মজলিসে এতক্ষণ পর্যন্ত কোরআনে কারিম এবং সহি হাদিসের আলোকে আলোচনা শোনার পরে এ পর্যায়ে এসে আপনাদের সামনে কোরআন এবং সুন্না থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে যে মহান রব্বুল আলামিন অত্যন্ত সবরের সাথে মনোযোগের সাথে বসার এবং শোনার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত অনেক সম্মানিত ওলামায়ে কেরাম আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন এবং আমার পরেও ইনশাআল্লাহ আরও ওলামায়ে কেরাম কোরআন এবং সহি হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। তো এর মাঝখানে আমরা কোরআন সুন্না থেকে দুই একটি কথাবার্তা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মনোযোগের সাথে, আমলের নিয়তে, এখলাসের সাথে শোনার এবং বলার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি যে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করব বিষয়টি ঈমান সংক্রান্ত বিষয়, উসুলুল ঈমানের উপরে দুই একটি কথাবার্তা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এখানে যারা এসেছি আমরা এক একজন দায়ী ইলাল্লাহ, আমরা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি, আল্লাহর দিকে দাওয়াত দিই। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দাওয়াত দিতে হলে একজন দায়ীকে জানতে হবে যে আমি কোন বিষয়ের উপরে মানুষকে দাওয়াত দিব, কোন জিনিসটা দাওয়াতের বিষয়বস্তু। এটা জানতে ভুল করলে তাহলে ওই দাওয়াত দ্বারা সমাজের পরিবর্তন হবে না, মানুষের পরিবর্তন হবে না। এজন্য আমাদেরকে আগে ঠিক করতে হবে যে আমি কি ঈমানের দাওয়াত দিয়ে শুরু করব নাকি আমলের দাওয়াত দিয়ে শুরু করব, এটা আগে ঠিক করা লাগবে। কোনো কোনো জায়গায় আমরা দেখি আমাদের ভাই বোনেরা দাওয়াত দিতে গিয়ে আমলের দাওয়াত আগে শুরু করে দিছে, ইমানের দাওয়াত দেয় নাই। ইমানের দাওয়াত না দিয়ে, ইমান বিশুদ্ধকরণের সহি আকীদার দাওয়াত না দিয়ে সহি আমলের দাওয়াত শুরু করে দিয়েছে, তখন সেখানে মানুষগুলোর আকীদা আগে বিশুদ্ধ না হওয়ার কারণে, ইমান বিশুদ্ধ না হওয়ার কারণে সেখানে অনেক ধরনের গণ্ডগোল সৃষ্টি হয়, অনেক ধরনের ফেতনা ফাসাদ সৃষ্টি হয়, দাওয়াতের দ্বারা কোনো পরিবর্তন সমাজে আসে না। এটার মূল কারণ যে দাওয়াতের মানহাজ থেকে, দাওয়াতের পদ্ধতি থেকে বিচ্যুত হয়ে যাওয়া, যে আমরা আগে বুঝি নাই যে কোন জিনিসের দাওয়াত আগে, কোন জিনিসের দাওয়াত পরে। একজন দায়ী ইলাল্লাহ যিনি হবেন উনি একজন ডাক্তার, একজন শারীরিক রোগের ডাক্তার, যেমন শরীরের বিভিন্ন রোগ নির্ধারণ করে সেই অনুযায়ী চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন, একজন দায়ী ইলাল্লাহ যিনি হবেন তিনি ওই সমাজের, ওই এলাকার, ওই অঞ্চলের মানুষের রোগগুলো আগে চিহ্নিত করবেন, চিহ্নিত করার পরে এই রোগগুলোর চিকিৎসা শুরু করবেন। এখন রোগ হয়েছে দশটা, কোনো একজন লোকের দশটা রোগ আছে, তার ক্যান্সারও আছে, তার প্রেশারও আছে, তার ডায়াবেটিসও আছে, তার জ্বরও আছে, তার ডায়রিও আছে, সর্দি কাশিও আছে, এরকম দশ বারোটা রোগ আছে। এই দশ বারোটা রোগের ট্রিটমেন্ট, চিকিৎসা যদি একজন ডাক্তার একসাথে শুরু করেন, যে সবগুলা ডাক্তার ঠিক করে ফেলবেন একবারই চিকিৎসা শুরু সব রোগের, তাহলে ওই রোগী বাঁচার সম্ভাবনা খুব কম। ওই রোগীকে চিকিৎসায় মেরে ফেলবে, মানে চিকিৎসাই এমন চিকিৎসা, ভুল চিকিৎসা, যে ভুল চিকিৎসার কারণে রোগী মারা যাবে। তাহলে যিনি অভিজ্ঞ ডাক্তার, যিনি বিশেষজ্ঞ ডাক্তার, উনি ঠিক করবেন যে আমার এই দশটা রোগ থেকে কোন রোগটার চিকিৎসা আগে দরকার, কোন রোগের চিকিৎসা পরে দরকার। এই দশটা রোগকে উনি সিরিয়াল করবেন, সিরিয়াল করে এক নম্বরে আমার এই রোগটার চিকিৎসা করব, এটা মোটামুটি একটু সহনশীল পর্যায়ে আসলে দ্বিতীয়ত এটা, তৃতীয়ত এটা, চতুর্থত এটা, পঞ্চমত এটা, এইভাবে ধারাবাহিক ঠিক করতে হবে। এখন এক নম্বর দুই নম্বর রোগের চিকিৎসা বাদ দিয়ে দশ নম্বর রোগের চিকিৎসা যদি শুরু করে তাহলে এই রোগীরও সুস্থ হওয়ার সম্ভাবনা কম। ঠিক একজন দায়ী আল্লাহ যিনি সমাজের মানুষকে দাওয়াত দিবেন, আল্লাহর দিকে ডাকবেন, তাকেও আগে ঠিক করতে হবে যে আমার যেই মাদ্রু, আমি যাদেরকে দাওয়াত দিব এই মানুষগুলোর রোগ কয়টা, শিরকের রোগ আছে কয়টা, এটা আগে ঠিক করতে হবে। যে মানুষগুলোর এই সমাজের শিরকের রোগ আছে দশটা, বেদাতের রোগ আছে বিশটা, তারপরে আরো অন্যান্য হারামের রোগ আছে, বিভিন্ন ধরনের রোগ আছে, তাহলে আমাকে আগে ঠিক করতে হবে আমি চিকিৎসা কোনটা শুরু করব। কি শিরকের বিরুদ্ধে আগে শুরু করব, নাকি বেদাতের বিরুদ্ধে আগে শুরু করব, নাকি আমি হারামের বিরুদ্ধে আগে শুরু করব, কোন জিনিসটাকে আমি এক নম্বর দুই নম্বর তিন নম্বর দিয়ে দাওয়াত শুরু করব, এটা আমাকে বুঝতে হবে। কারো যদি ঈমান সংশোধন না হয়, আকীদা বিশুদ্ধ না হয়, ঈমান বিশুদ্ধ না হয়, এই লোকের আমল যত বিশুদ্ধই হোক এই আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য নয়। এজন্য আমল বিশুদ্ধ করার আগে, আমল সহি করার আগে ঈমান বিশুদ্ধ করতে হবে। একজন লোক ধরেন শেরেক করে, একজন ব্যক্তি একজন মুসলিম শেরেকের সাথে জড়িত, অসংখ্য শেরেক করে, আবার উনি ওনার আমল খুব বিশুদ্ধ, পাঁচ ওয়াক্ত নামাজেও প্রথম কাতারে থাকে, তাকবীরে উলার সাথে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, বুকে হাত বাঁধে, রাপলিয়া দায়ন করে, আমিন সশব্দে বলে, সুন্নত অনুযায়ী আমল করার চেষ্টা করে, কিন্তু শেরেকও করে, তাহলে এই লোকটা যত বিশুদ্ধ পদ্ধতিতে আমল করুক কাজ হবে? কারণ শেরেক করলে তো সব আমল বরবাদ, সব আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের ৬৫ নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আমি আপনার উপরে ওহী নাযিল করে কথা জানিয়ে দিচ্ছি, আপনার পূর্ববর্তী সকল আম্বিয়া আলাইহিমুস সালামকেও আমি জানিয়ে দিয়েছি, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি আপনি কোনো শিরক করেন, বেশি দরকার নাই একটা শিরক যদি করেন, তাহলে লাইয়াহবাতান্না আমালুক, আপনার যত আমল আছে সেই আমলটা যত বিশাল হোক না কেন, সেই আমলগুলো মহাসাগরের মতো হোক না কেন, সেই আমলগুলো বিশাল বিশাল হিমালয় পাহাড়ের মতো হোক না কেন, লাইয়াহবাতান্না, অবশ্যই অবশ্যই আপনার সব আমল নষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধনটা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আম জনতাকে সম্বোধন করেন নাই, নবীদেরকে সম্বোধন করছেন। নবীদের আমলগুলা কি রকম? আম্বিয়া আলাইহিমুসসালামের আমল আমাদের আমলের মতো না। নবীদের আমলগুলো হলো মহাসাগরের মতো যার কোনো কূল কিনারা নাই, আমাদের আমলগুলো হলো কুয়ার মতো, পুকুরের মতো আমল। নবীদের আমল হলো মহাসাগরের মতো আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা শিরক করলে এই মহাসাগরের মতো আমলও আপনার নষ্ট হয়ে যাবে। শিরকের বিষটা এত বিষাক্ত, এত কঠিন বিষাক্ত, আটলান্টিক মহাসাগরের মাঝখানে নিয়ে যদি শিরকের এক ফোঁটা বিষ যদি ঢেলে দেওয়া হয়, বেশি দরকার নাই এক ফোঁটা বিষ, এই বিষটা তোমার আত্ম পুরা আটলান্টিক মহাসাগরের সমস্ত পানি বিষাক্ত করে ফেলবে, এত কঠিন বিষাক্ত এই শিরক। এখন এক লোক শিরক করে আবার সুন্নতি আমলও করে, যিনি শিরক করে উনি কি সহি আকিদার লোক? কথা বলেন দেখি, শিরক করে কিন্তু আমরা এটা অনেকে বুঝি না, আমরা মনে করি রাফলিয়া দান করলে সহিয়া কিদার লোক হয়ে গেছে, জোরে আমিন বললে মনে হয় সহিয়া কিদার বাই হয়ে গেছে, তারপরে হাতটা যদি বুকের উপরে বাঁধে আমরা মনে করি আহলুল হাদিস হয়ে গেছে। কি এগুলা করলে আহলুল হাদিস হওয়া যায়? রাফলিয়া দান করা, বুকে হাত বাঁধা, আমিন বলা আহলুল হাদিসের মূল আলামত না। এজন্য দেখা যায় আজকে যারা জঙ্গিবাদের সাথে জড়িত, যারা খারেজি আকীদায়, খারেজি মানহাজে বিশ্বাসী, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা থেকে বিচ্ছুত হয়ে গেছে, তাদেরকে দেখা যায় যে তারা কিছু কিছু জায়গায় রাফলিয়া দান করে, আমিন একটু সশব্দে বলে, হাতটা বুকের উপরে বাঁধে। এখন যারা আহলুল হাদিসের আকীদা মানহাজ সম্পর্কে জ্ঞান নাই, তারা মনে করে যে মনে হয় রাফলিয়া দান করলে এরা আহলে হাদিস। এই জন্যই বাংলাদেশের ডিএমপি পুলিশ কমিশনার সাহেব বলছেন যে জঙ্গি যা ধরা পড়ে তার 90% আহলে হাদিস। এই আহলে হাদিস মানে মূলত আহলুল হাদিসের আকীদা মানহাজে বিশ্বাসী আহলে হাদিস না। তাদের আকীদা মানহাজ হলো খারেজি আকীদা মানহাজ, জঙ্গিবাদী আকীদা মানহাজ, কিন্তু হয়তো দেখা গেছে এরা রাফলিয়া দান করে, এরা বুকে হাত বাঁধে। এরা কিন্তু মূলত আহলুল হাদিস নয়, আহলুল হাদিসের লক্ষণ এটা না। আহলুল হাদিসের লক্ষণ হলো আকীদার ক্ষেত্রে আহলুল হাদিস, মূল ঠিক করতে হবে আকীদা, বিশ্বাস, মানহাজ। আহলুল হাদিস একটা বৈশিষ্ট্যের নাম, এটা কোনো দলের নাম, ফেরকার নাম, গ্রুপের নাম, এরকম কিছু নাম নয়। সুতরাং আমি যে কথাটা বলতেছিলাম যে আহলুল হাদিস হইতে হইলে শুধু এই কাজগুলো যথেষ্ট নয়, কিন্তু আমরা অনেকে মনে করি যে এগুলা করলে মনে হয় আহলে হাদিস, কিন্তু তার ভিতরে শেরেক আছে। শেরেক থাকলে, আকীদা বিচ্ছুত হইলে, সুন্নতি আকীদা মানহাজ থেকে বিচ্ছুত হইলে সেই কোনোদিন আহলুল হাদিস হইতে পারে না। এই জন্য আমাদেরকে আমলের চাইতে গুরুত্ব দিতে হবে বেশি আকীদা, বেশি গুরুত্ব দিতে হবে ইমানের প্রতি। ইমান যদি কারো বিশুদ্ধ হয়ে যায়, ইমানের তাগিদে তার আমল বিশুদ্ধ হয়ে যাবে, মানে ইমানেই তার আমলকে বিশুদ্ধ করে দিবে। এজন্য আমাদেরকে দায়ী ইল্লাল্লাহদেরকে দাওয়াত দিতে হবে আগে ইমানের, ইমান বিশুদ্ধকরণের, শেরেক মুক্ত তাওহীদি ইমানের আগে দাওয়াত দিতে হবে। ইমানটাকে শেরেক মুক্ত করা, ইমানটাকে তাওহীদি ইমান গড়ে তোলা, এটার দাওয়াত দিতে হবে আগে। এজন্য দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের কথা বলতে গেলে আগে ইমানের কথা বলতেন। অসংখ্য হাদিস, একটা দুটা না, শত শত হাদিস দেখবেন, একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আমলের গুরুত্ব দিচ্ছেন, আমলের ফজিলত বর্ণনা করতেছেন, কিন্তু তার আগে, এটার আগে ইমানের শর্ত করছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই লোকটা ইমানদার নয়, আল্লাহর কসম ওই লোকটা ইমানদার নয়, আল্লাহর কসম ওই লোকটা ইমানদার নয়। তিনবার বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লোকটা ইমানদার নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন লোকটা ইমানদার নয়, আপনি এত গুরুত্ব দিয়ে বললেন তিনবার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে ব্যক্তির অত্যাচার নির্যাতন থেকে, জুলুম নিপীড়ন থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, যে ব্যক্তির প্রতিবেশীটা তার অত্যাচার নির্যাতন জুলুম থেকে নিরাপদ না, সবসময় প্রতিবেশীর সাথে ঝগড়া করে, মারামারি করে, গালিগালাজ করে, খারাপ আচরণ করে, প্রতিবেশীর জমি দখল করে, প্রতিবেশীর জমিতে অন্যায়ভাবে হস্তক্ষেপ করে, বিভিন্ন রকমের মামলা মোকদ্দমা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই লোকটা ইমানদার নয়, তাও তিনবার বলছেন। তাহলে প্রতিবেশীর সাথে সদাচরণ করা, এটা কি ইমান না আমল? ইমান, এটা মূলত আমল, মানে এটা ভালো কাজ, কিন্তু আমলটার গুরুত্ব দিতে গিয়ে এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের সাথে সম্পৃক্ত করছেন। আগে বলছেন আল্লাহর কসম ইমানদার নয়, ইমানদার নয়, তাহলে আমলটার গুরুত্ব দিতে গিয়ে আমলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের সাথে সম্পৃক্ত করেছেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপরে ইমান আনে, ফালিয়াকুল খাইরা, সেই যেন ভালো কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে, কল্যাণের কথা বলে, এমন কথা বলবে যেই কথায় মানুষের দুনিয়াতেও উপকার হবে, আখেরাতেও উপকার হবে। আউলিয়াসমত, যদি উপকারী কথা বলতে না পারে, উপকারী কথা না জানে, সেই জন্য চুপ করে থাকে। তাহলে ভালো কথা বলা, উত্তম কথা বলা, চুপ করে থাকা, এটা হলো আমল। কিন্তু আমল তার কথা বলতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানকা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই লোকটা আল্লাহ এবং আখেরাতের উপরে ইমান আনে। তাহলে এই আমল তার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানকে শর্ত করছেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফাহু, যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের উপরে ইমান আনে, সেই যেন তার মেহমানকে সম্মান করে, মেহমানের একরাম করে। তাহলে মেহমানকে সম্মান করা আমল, কিন্তু আল্লাহ পাক সম্বোধন করছেন কি দিয়ে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আচ্ছা, মদ পান করা, মাদকাসক্ত হওয়া, এটা কি ইমানের সাথে ইমানের বিষয় না আমলের বিষয়? আমলের বিষয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন মদ হারাম করতেছেন, তখন আল্লাহ সুবহান ওয়া তাআলা নির্দেশটা দিয়েছেন এইভাবে, সূরা আল মায়েদার 91 নম্বর আয়াত, আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সম্বোধনটা করছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, হে ঈমানদাররা, ইন্নামাল খামরু, যত রকমের মদ আছে, যত রকমের মাদক দ্রব্য আছে, ওয়াল মাইসেরু, যত রকমের জুয়া আছে, নামে বেনামে প্রকারে বিভিন্ন রকমের যত জুয়া আছে, ওয়াল আজলামু ওয়াল আনসাবু, যত রকমের বেদি আছে, যেখানে নকল মাবুদদেরকে, গায়রুল্লাহকে যেখানে পূজা করা হয়, এবাদত করা হয়, এরকম এবাদতের যত জায়গা আছে, ওয়াল আজলামু, বাগ্য নির্ধারণী যত শেরেকি, তীর নিক্ষেপ আছে, রাশি গণনা আছে, হাত গণনা আছে, বাগ্য গণনা আছে, এগুলা সবগুলা হলো রিজিসুন, এগুলা নাপাক। ফাজতানিবুহু, এগুলা মিন আমালের শয়তান, এগুলো কোনো মানুষের কাজ না, এগুলা শয়তানের কাজ। ফাজতানিবুহু, সুতরাং ইমানদাররা খবরদার, এগুলাকে দূরে থাকো, এগুলা ছেড়ে দাও। লাআল্লাকুম তুফলিহুন, মদ যদি ছাড়ো, জুয়া যদি ছাড়ো, শিরকি ইবাদত যদি ছাড়ো, শিরকি বিশ্বাস, শিরকি আকীদা যদি ছাড়ো, তাহলে লাআল্লাকুম তুফলিহুন, দুনিয়াতেও সফল হবে, আখেরাতেও সফল হবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এই যে খারাপ জিনিসগুলোর কথা আল্লাহ বলছেন, আগে কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে আপনি যদি মাদকাসক্তি সমাজ থেকে দূর করতে চান, মাদক মুক্ত সমাজ তৈরি করতে চান, আপনি যদি জুয়া মুক্ত সমাজ তৈরি করতে চান, আপনি যদি শিরক মুক্ত এবাদত প্রতিষ্ঠা করতে চান, আপনি যদি আকীদা সহি করতে চান, বিশুদ্ধ আকীদা করতে চান, প্রথম কাজ হলো ইমান বিশুদ্ধ করতে হবে, আগে ইমানে হাত দিতে হবে। সুতরাং সমাজে যে সমস্যা আমরা দেখি, মাদকের সমস্যা, জুয়ার সমস্যা, তারপরে সুদের সমস্যা, ঘুষের সমস্যা, যত রকমের সমস্যা, এই সব সমস্যার সমাধানের মূল কেন্দ্রবিন্দু হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সব সমস্যার মূলে ইমান। ইমান যার যত সুন্দর হবে, ইমান যার যত মজবুত হবে, ইমান যত শক্তিশালী হবে, তত তার আমল সুন্দর হবে, আমল শক্তিশালী হবে, আমল মজবুত হবে। ইমানে গণ্ডগোল দেখা দিলে, ইমানে দুর্বলতা দেখা দিলে, তার সার্বিক সব কাজের মধ্যে দুর্বলতা দেখা দিবে। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আগে আমাদেরকে নজর দিতে হবে কিসের উপরে? ইমানের উপরে। সবসময় মানুষকে দাওয়াত দিবেন ইমানের, আমলের কথা বলা লাগবে না। যখনই কোন ব্যক্তির ঈমান বিশুদ্ধ হয়ে যাবে, আকীদা বিশুদ্ধ হয়ে যাবে, সে নিজেই খুঁজতে থাকবে কোন আমলটা সহি, কোন আমলটা বিশুদ্ধ। তাকে আপনি বলি দেওয়া লাগবে না, নিজে খুঁজবে যে কোনটা আমলটা সহি হাদিসের, কোন আমলটা দঈফ হাদিসের, কোন আমলটা জাল হাদিসের, এটা সে নিজে নিজে খুঁজে বের করতে থাকবে। এটা তার ইমান তাকে বাধ্য করবে। এজন্য আগে হাত দিতে হবে, আগে দাওয়াত দিতে হবে মানুষের ইমান বিশুদ্ধকরণের, আকীদা বিশুদ্ধকরণের। এই দিকটাই আজকে সমাজে উপেক্ষিত। কেউ ইমানের দিকে হাত দেয় না, ইমানের দিকে ডাকে না, ইমানের সংশোধনের কাজ করে না, শুধু আমল নিয়ে মারামারি ঝগড়াঝাটিতে লিপ্ত আছে। কিন্তু আমল সংশোধন করে লাভ নাই যদি ইমান সংশোধন না হয়। কারণ আমল যত সুন্দর হোক, ইমান সুন্দর না হইলে, ইমান বিশুদ্ধ না হইলে ওই আমল দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। একজন মানুষ দুনিয়াতে আসার পরে তার সবচেয়ে মূল কাজ, এক নম্বর যে কাজ সেটা কি বলেন তো দেখি, একজন মানুষ দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম তার কাজটা কি, বালে হওয়ার পরে, বুঝগিয়ানের পরে সে প্রথম কি কাজটা করবে জমিনে? সে সর্বপ্রথম যে কাজটা তার উপরে ফরজ সেটা হলো সে তার রবকে খুঁজে বের করবে। সর্বপ্রথম তার কাজটা হলো তার রবকে খুঁজে বের করা। কারণ কি? কারণ আল্লাহ পাক তাকে যে জমিনে পাঠাইছেন, এই জমিনে মূল রবের সাথে অসংখ্য নকল রব, দুই নম্বরি রব, ভেজাল রব জমিনে তার চতুর্দিকে ভরপুর। সুতরাং এই শত শত রবের, দুই নম্বরি রবের, ভেজাল রবের মধ্যখান থেকে সেই তার আসল রব যিনি মহান আল্লাহ রাব্বুল আলামিন, তাকে খুঁজে বের করতে পারা, এটা হলো একজন মানুষের জমিনে এক নম্বর কাজ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক আলমে আরহার মধ্যে একটা ওয়াদা করেছিলেন, করেছেন না? কি ওয়াদা করেছিলেন? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রবের ওয়াদাটা আল্লাহ পাক করেছিলেন। কালো বালা, মানুষ বলেছিল অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু মানুষ যখন দুনিয়াতে আসে তখন তার মা বাবা, তার ভাই বোন, তার চতুর্দিকের পরিবেশ, চতুর্দিকের সমাজ, ওই যে রুবুবিয়তের স্বীকৃতি, ওই যে ফেতরাতে বাসার ইয়া, আল্লাহ পাক যে ফেতরাটা মানুষের মধ্যে ঢুকাই দিছেন, এই ফেতরাটা ঢাকা পড়ে যায়, সে এখন আর তার মূল রবকে খুঁজে পায় না। কারণ চতুর্দিকে তার আশেপাশে হাজারো রব বসে রয়েছে, আছে না? আমাদের চতুর্পাশে শত শত নকল ভেজাল রব আছে, এর মধ্য থেকে আমার মূল রব কে এটা খুঁজে বের করতে পারা একজন মানুষের এক নম্বর কাজ, মৌলিক কাজ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে যত শিশু জন্মগ্রহণ করে প্রত্যেকটা শিশু তার ফেতরাতের উপরে জন্মগ্রহণ করে, প্রত্যেকটা শিশু ফেতরাত নিয়ে জন্মগ্রহণ করে। ফেতরাতটা কি? ফেতরাতটা হলো ইমানি ফেতরাত, আল্লাহ পাক তার ভিতরে রবের স্বীকৃতি আগেই নিয়ে তার ভিতরে ইমান ঢুকাই দিয়েছেন। এই জন্য দুনিয়ার প্রত্যেকটা শিশু ইমান সহকারে জন্মগ্রহণ করে, এরপরে তার মা বাবা, দাদা দাদি, নানা নানি, পাশের প্রতিবেশী, তার আত্মীয় স্বজন, এরা তাদেরকে ইহুদি বানায়, তাদেরকে নাসারা বানায়, তাদেরকে অগ্নিপূজারী বানায়, তাদেরকে বিভিন্ন রকমের মতবাদী বিশ্বাসী বানায়। কিন্তু শিশুটা জন্মগ্রহণ করেছে ফেতরাতের উপরে, রুবুবিয়তের ফেতরাত নিয়ে আল্লাহর স্বীকৃতি দিয়ে সে জমিনে এসেছে। আল্লাহ পাককে যদি স্বীকৃতি না দিত, আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে জমিনে আসতে দিতেন না। এজন্য আল্লাহর জমিনে যত মানুষ আসছে প্রত্যেকটা মানুষ আগে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে স্বীকৃতি দিয়ে জমিনে আসছে। কিন্তু জমিনে আসার পরে বান্দা চারিদিকের নকল রবের ভেজালে পড়ে আসল রবকে দুনিয়ার মানুষ হারাই ফেলে, মূল রবকে খুঁজে পায় না অনেকে। কিন্তু আল্লাহ পাক যাদের নসিবে হেদায়েত রেখেছেন তারা সকল হাজারো ভেজাল রবের মাঝখানেও তারা মূল মাবুদ মূল রব যিনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুঁজে বের করে। এই জন্য দেখবেন কোরআনে কারিমে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াতের ইতিহাস বর্ণনা করেছেন, বিস্তারিত বর্ণনা করেছেন। কয়েকজন নবীর দাওয়াতের ইতিহাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে অনেক বেশি বেশি বর্ণনা করেছেন। তন্মধ্যে একজন নবী হলো ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াত। ইব্রাহিম আলাইহিসসালাম রব খুঁজতেছেন, রব খুঁজে বের করতেছেন আসল রবকে। তখন কোরআনে কারিমে আল্লাহ পাক এইভাবে বর্ণনা করেছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু, যখন রাত্রি অন্ধকার হলো, যখন রাত্রি এসে গেল, সূর্য ডুবে গেল, রাআ কাওকাবা আকাশের মধ্যে অনেক নক্ষত্র দেখতে পেলেন, ক্বালা হাযা রাব্বি, ইব্রাহিম আলাইহিসসালামের আশেপাশের লোকেরা বলতেছে এই যে আকাশে নক্ষত্ররাজি তারকারাজি দেখা যেতেছে, কেউ বলে এটা আমার রব, কেউ বলে এটা আমার রব, কেউ বলে এটা আমার রব। দুনিয়ার মানুষ অসংখ্য তারকা পূজারী, তারকার রবে বিশ্বাসী। ইব্রাহিম আলাইহিসসালামের চতুর্দিকে দেখতে পেল খালি সবাই এক এক তারকাকে এক এক রব হিসেবে স্বীকৃতি দিচ্ছে। ইব্রাহিম আলাইহিসসালাম চিন্তা করলেন যে আসলে কি আমার রব হইতে পারে, এরা কেমন করে আমার রব হইতে পারে। সবাইকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, আপনাদের রব কেমনে হইল। তখন ওই সমাজের লোকেরা বলতেছে শোনো, আমার ভাগ্যটা আমার তাকদীরটা এই তারকার সাথে যুক্ত, কেউ বলে আমার সপ্তর্ষি মণ্ডলের সাথে যুক্ত, কেউ বলে আমার শুকতারার সাথে যুক্ত, কেউ বলে আমার ধ্রুব তারার সাথে যুক্ত, বিভিন্ন তারকার সাথে আমার ভাগ্যটা যুক্ত। এই তারকা এদিক সেদিক নড়াচড়া করলে আমার ভাগ্যেরও পরিবর্তন হয়, ভাগ্য নড়াচড়া করে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইমানের ছয়টি রুকনের মধ্য থেকে একটা রুকন আল্লাহ পাক বাধ্যতামূলক করেছেন, ইমান বিল কাদার, তাকদীরের ইমান, তাকদীরের মালিককে জি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ওই তারকারাজি আমার আপনার ভাগ্য পরিবর্তন নির্ধারণ করতে পারে না। কিন্তু ওই সমাজের লোকেরা ঠিক করে নিল যে এক এক তারকা আমাদের এক একজনের ভাগ্যের সাথে জড়িত, যেটা আজকেও পৃথিবীতে আছে। দেখেন ইব্রাহিম আলাইহিসসালাম চলে গেলেন কত শত শত বছর আগে, হাজার হাজার বছর আগে, আল্লাহ আকবার। অথচ পৃথিবীতে আজও তারকা পূজারীর অভাব নাই, লক্ষ লক্ষ তারকা পূজারী এখনো পৃথিবীতে আছে, আছে না? টাঙ্গাইলে আছে, এবার আর কথা কয় না, টাঙ্গাইলে তারকা পূজারী আছে, আছে একজন দুইজন, হাজার হাজার আছে। কেমনে আছে দেখবেন, মানুষকে গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন ভাই আপনার রাশিটা কি, কয় তুলা রাশি, কেউ কয় বিচ্ছিক রাশি, কেউ কয় মেষ রাশি, কেউ কয় সিংহ রাশি, কেউ কয় কর্কট রাশি, আছে না? এই যে নামগুলো কোনোদিন চিন্তা করছেন, মেষ রাশি, মেষটা কিসের নাম, তুলাটা কিসের নাম, তারপরে বিচ্ছিকটা কিসের নাম, তারপরে কর্কটটা কিসের নাম, এগুলো এক একটা তারকারাজির নাম। এই যে যতগুলো রাশি আছে এই প্রত্যেক রাশির নামগুলো এক একটা তারকারাজির নাম। অর্থাৎ মুশরিকেরা বিশ্বাস করে যে এই তারকার সাথে আমার ভাগ্য জড়িত, আমার তাকদীর জড়িত। এই জন্য দেখবেন প্রতি বছর বছর নতুন নতুন রাশির বই বের করা হয় যে এই বছর 2020 সালে আমার তুলা রাশির কি অবস্থা হবে, 2020 সালে সিংহ রাশির কি অবস্থা হবে। এই যে অবস্থাটা বর্ণনা করছে, কি দিয়ে বর্ণনা করছে, ওই তারকারাজির অবস্থানটা দেখছে, ওই তারকাটা গত বছরের ওই জায়গায় আছে নাকি ডানে বামে সরে গেছে, কোন দিকে গেছে, এইগুলোর উপরে ঠিক করে এই রাশিগুলো নির্ণয় করা হয়। বাংলাদেশের মুসলিম দেশের পত্রপত্রিকায় প্রতিদিন রাশির ভাগ্যফল দেওয়া হয়, রাশি চক্রে দেওয়া হয়, টেলিভিশনে রাশি চক্রের প্রতিদিন বর্ণনা দেওয়া হয়, অমুক রাশির এই অবস্থা, অমুক রাশির এই অবস্থা। অথচ এই দেশ মুসলিমের দেশ, মুসলিম কিন্তু তারকা পূজারী, তারকাকে রব হিসাবে বানায় নিছে, রব হিসাবে নির্ধারণ করছে। কিন্তু মানে এমন ভাবে শয়তান নতুন লেবাসে নিয়ে আসে, নামটা চেঞ্জ করে দে। শয়তান কিন্তু সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন জমিনে শয়তান, কারণ শয়তান ফেরাউনকেও দেখছে, নমরুদও দেখছে, আবু জেহেল আবু লাহাবও দেখছে। এমন কোন ইবলিস জমিনে নাই যাদেরকে শয়তান দেখে নাই। আমরা তো শয়তানের কাছে বাচ্চাও না, শিশুও না, কি বলেন? এই জন্য শয়তান কি করে, পুরানা আমলের জিনিসগুলাকে নতুন মোড়কে নতুন ভাবে উপরে দিয়ে একটা নাম দিয়ে ওই শত শত বছরের আগের, হাজার হাজার বছর আগের জিনিসগুলো আধুনিকতার নাম দিয়ে নিয়ে আসে। আর আমরা মনে করি মনে হয় এটা নতুন, এটা খুব আধুনিক। আসলে এটা আধুনিক না, এটা হাজার হাজার বছর আগের অনেক পুরানা জিনিস। শয়তান এটার বোতলের উপরে লেভেলটা চেঞ্জ করে নতুন লেভেলে নতুন নাম দিয়ে শয়তান আমাদের সামনে হাজির করে। এজন্য তারকা পূজা এখনো জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখনো তারকা পূজারই, তার রবকে এখনো খুঁজে বের করতে পারে নাই। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের যুগের লোকেরা বলতেছে, হাযা রব্বি, এই যে তারকারাজি এরা আমাদের রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, কিছুক্ষণ পরে সকালবেলায় তারকারাজি সব ডুবে গেল, আর নাই একটা একটা করে সব ডুবে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শোনো, এরা যদি আমার রব হইতো, তোমাদের রব হইতো, তো যেই রব নিজের অস্তিত্ব নিজে ধরে রাখতে পারে না, নিজেকে নিজে কায়েম রাখতে পারে না, ওই রকম জিনিস আমার তোমাদের কারো রব হইতে পারে না। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যে নিজের অস্তিত্ব নিজে ধরে রাখতে পারে নাই, সে তোমাদের রব হইতে পারে না। এই জন্য আল্লাহ পাক নিজের পরিচয় দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। কোন সুরা বলেন তো দেখি, সুরা আল বাকারার কত নম্বর? 255 নম্বর আয়াত, মাশাআল্লাহ। সবাই জানেন এখানে আল্লাহ পাকের 11টা সিফাত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন এই আয়াতুল কুরসির মধ্যে। এই আয়াতটাকে কোরআনে কারীমের আযামু আয়া, মহান আয়াত বলা হয়েছে। এটার কত ফজিলত, আল্লাহু আকবার। তাহলে এখানে আল্লাহ পাক নিজের পরিচয় দিয়েছেন, আল কাইয়ুম, আল্লাহ হলেন তিনি যিনি আল কাইয়ুম, মানে নিজেকে নিজে যিনি কায়েম রাখতে পারেন তাকে বলা হয় আল কাইয়ুম। সুতরাং যে নিজেরকে নিজে কায়েম রাখতে পারে না, সে কোনোদিন আমার আপনার রব হইতে পারে না। আচ্ছা আবার বলেন, জমিনে অনেক মানুষের কাছে আমরা ভাগ্য নির্ধারণের জন্য যাই, কোন বিপদে আপদে পড়লে দৌড়ায় গিয়ে যাই, বলি বাবা আমাকে বিপদ আপদ থেকে রক্ষা করেন, আমার ছেলে মেয়ে হচ্ছে না, আমাকে একটা ছেলে মেয়ের ব্যবস্থা করেন, আমি অমুক বিপদে আছি, আমার ওই বিপদটা দূর করে দেন। কোটি কোটি মানুষ এরকম কবরের কাছে বাবার কাছে দৌড়াইতেছে না, কিন্তু ওই মানুষটা একবার চিন্তা করে নাই যে আমি যার কাছে বাবা চাইতে, বাবার কাছে চাইতেছি, ছেলে চাইতেছি, মেয়ে চাইতেছি, অভাব অনটন দূর করার জন্য চাইতেছি, রিজিক চাইতেছি, এত কিছু চাইতেছি, যে নিজের কাজটা নিজে করতে পারে না, নিজেকে নিজে ধরে রাখতে পারে না, যে লোক নিজেকে নিজে কিছু করার ক্ষমতা নাই, যার শরীরের উপরে যার নিয়ন্ত্রণ নাই, ওই মানুষ আমাকে আপনাকে কি করতে পারে? যেই বাবার কাছে আপনি চাইতে গেছেন, ওই বাবার পেটটা এত বড়, পেটটা এখানে থেকে এই পর্যন্ত। এখন কোন মানুষ কি খুশিতে এরকম পেট বড় করে রাখে? তাহলে উনি চেষ্টা করতেছেন, উনি চাইতেছেন পেটটা কমানোর জন্য, কিন্তু বাবার এই ক্ষমতাটাও নাই, নিজের পেটটাও নিজে কমাইতে পারে না। যেই লোক নিজের পেট নিজে কমাইতে পারে না, সেই লোক আমাকে আপনাকে কি দিতে পারে? সে নিজের কাজটা নিজে করতে পারে না। আমার আপনার অসুস্থতা হইলে বাবার কাছে দৌড়ায় যাচ্ছে, বাবা আমার অসুখ ভালো করে দেন, কিন্তু বাবার অসুখ হইলে বাবা অ্যাপোলো হসপিটালে, ইউনাইটেড হসপিটালে, পৃথিবীর বড় বড় হসপিটালে যায় ভর্তি হয়ে থাকে। তো বাবা নিজের রোগটা নিজে সারাইতে পারে না, এই পাওয়ার বাবার নাই, ওই বাবা আমাকে আপনাকে কেমন করে কি সারাইতে পারবে? মানুষের যখন আল্লাহ হেদায়েত যার কপালে রাখে না, তার বিবেক নষ্ট হয়ে যায়, আকল নষ্ট করে দেয় আল্লাহ পাক, তখন সবাই বলবেন 2+2=4, ওই লোক বলবে 2+2=5। তখন আমার আপনার কাছে অবাক লাগে, কিরে এই লোকটা 2+2=4, এটাও বুঝে না, হে কয় 5, কারণ আল্লাহ রব্বুল আলামিন তাকে হেদায়েত দিবেন না, তার হেদায়েত নসিবে নাই। এই জন্য এই এই সাদা সিধা সাধারণ বিষয়গুলো অনেক মানুষের আকলে ধরে না, যে এই লোকটা নিজেকে নিজে কিছু করতে পারে না, নিজেরটা নিজে করার পাওয়ার নাই, হে আমার কি করবে। কবরের সামনে গিয়ে বাবার কাছে চাইতেছে, আল্লাহর অলির কাছে চাইতেছে। আল্লাহর অলি যদি এত পাওয়ারফুল হইতো, আল্লাহর অলি মরল কেন? আল্লাহর অলি তো মরারও কথা না, কি বলেন? হে যদি এত পাওয়ারফুল হয় তো হে নিজের নিজে ধরে রাখতে পারলো না কেন, হে মরল কেন? যে লোক নিজের মৃত্যু নিজে ঠেকাইতে পারে নাই, নিজের মৃত্যু নিজে ধরে রাখতে পারে নাই, ওই লোক আমাকে আপনাকে কিছু করার মতো পাওয়ার তার নাই। ইব্রাহিম আলাইহিসসালাম জাতির সামনে বলে দিলেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যারা এরকম ডুবে যায়, নিজের অস্তিত্ব নিজে ধরে রাখতে পারে না, কায়েম রাখতে পারে না, শুনে রাখো দুনিয়ার মানুষ, ওই মানুষ, ওই নক্ষত্র, ওই প্রাণী, ওই জিন, ওই ফেরেশতা কখনো মানুষের রব হইতে পারে না। এবার পরের দিন দেখা গেল চাঁদ উঠছে, পূর্ণিমার চাঁদ, লোকেরা সবাই বলতেছে, দেখো এই যে পূর্ণিমার চাঁদ, এটা আমাদের রব, এটা আমাদের রব। কেমনে রব হয় দেখেন, এখনো পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চাঁদকে এখনো রব বানায় রেখেছে, আছে কি নাই? টাঙ্গাইলে আছে? অনেকে কয় না, কয় না কই, তার চাঁদকে রব বানাইছে কে? খুঁজে পাচ্ছেন না? চাঁদকে রব বানানোর লোকের অভাব নাই, এখনো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চাঁদকে রব বানায় রেখেছে। কিভাবে? দেখবেন অমাবস্যার সাথে, পূর্ণিমার সাথে, বিভিন্ন তিথির সাথে মানুষ তার ভাগ্য নির্ধারণ করে, অনেক কাজকর্ম অমাবস্যার সাথে পূর্ণিমার সাথে মিলাই করার চেষ্টা করে। তারপরে বিয়ের একটা দিনক্ষণ ঠিক করবে, কয় এইটা কোন সময় কোন লগ্নে শুভ লগ্ন কোনটা, চাঁদের তিথি দেখো, কুষ্টি দেখো, ওইটা দেখো, এটা দেখো, দেখে চাঁদের সাথে মিল রেখে কাজগুলা করে। এখনো কোটি কোটি মানুষ পৃথিবীতে চাঁদের পূজারী আছে, সে ইব্রাহিম আলাইহিসসালামের যুগে এরকম চাঁদের পূজারী, অসংখ্য মানুষ চাঁদকে রব বানায় নিছে। কিছুক্ষণ পরে এই পূর্ণিমার চাঁদ ডুবে গেল, তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলে উঠলেন, লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আহারে আমার রব যদি আমাকে হেদায়েত না দিতেন তাহলে আমিও এই গোমরাহ মানুষগুলার মতো গোমরাহ হয়ে যেতাম। তাহলে হেদায়েত দানকারী কে? একমাত্র আল্লাহ। এই যে ছাদের কবলে, ছাদকে রব বানানোর কবলে ইব্রাহিম আলাইহিস সালামের যুগের সব মানুষ পড়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, এটা এত বড় ফেতনা, আমিও তো ছাদকে রব বানাই ফেলতাম, আমার আল্লাহ যদি আমাকে হেদায়েত না দিতেন, আমার রব যদি আমাকে হেদায়েত না দিতেন। সকালবেলায় সূর্য উঠল, লোকেরা বলতেছে, হাজা রব্বি হাজা আকবার, আগে তো যা রব তোমাকে দেখাইছি এগুলো ছিল ছোট ছোট রব, এবার যেই রব আমাদের সামনে এসে গেছে এটা হলো সবচেয়ে বড় রব, আকবার রব এসে গেছে আমাদের সামনে। অসংখ্য মানুষ পৃথিবীতে সূর্যের পূজারী, সূর্যের পূজারী এখনো আছে পৃথিবীতে। অসংখ্য মানুষ সকালবেলা সূর্য উঠার সময়, সূর্য ডুবার সময়, সূর্য ঠিক মাথার উপরে আসলে উপাসনা করে, এরকম মানুষ আছে না? অনেক ধর্মাবলম্বীরা এই সূর্যের পূজা করে, সূর্যের সাথে সম্পৃক্ত। আবার সূর্যের সাথে দিনগুলো নির্ধারণ হয়, সূর্যের সাথে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, এগুলো কি দিয়ে নির্ধারণ হয়? কথা কয় না, সূর্য দিয়ে তো হয়। আজকে সূর্য উঠছে, আজকে ডুববে, এটার নাম সোমবার। কালকে সূর্য উঠবে ডুববে, এটার নাম মঙ্গলবার। এই যে শনিবার, রবিবার, মঙ্গলবার হয়েছে কি দিয়ে? সূর্য দিয়ে। এই দিনগুলাকে অনেকে কোনোটাকে মঙ্গল মনে করে, কোনোটাকে অমঙ্গল মনে করে, কয় শনিবার মঙ্গলবার কিন্তু দিনগুলা ভালো না, এই দিনগুলাতে ভালো কোনো কাজ করা যাবে না, বিয়ে শাদী শুভ কোনো কাজ শনিবার মঙ্গলবারে করা যাবে না। এরা সূর্য পূজারী, এরা এই দিনগুলোকে রব বানিয়ে নিছে। তারপরে কয় অমুক দিন বাঁশ বিক্রি করা যাবে না, কোন দিন? আপনাদের এলাকায় আছে না রবিবার? রবিবার দিন বাঁশ বিক্রি করা যাবে না। অসুবিধা কি রবিবারে বাঁশ বিক্রি করলে? বাঁশ সব ধ্বংস হয়ে যায়। তাহলে বাঁশ ধ্বংস করার ক্ষমতা কার? একমাত্র আল্লাহ। রবিবারের কোনো ক্ষমতা নাই। যদি রবিবারের ক্ষমতায় বিশ্বাস করি, এটা হলো শিরক, আল্লাহ রুবুবিয়তের শিরক। এটাই সূর্য পূজারী। এইভাবে আরো বিভিন্ন পদ্ধতিতে দুনিয়ার মানুষ সূর্যকে রব বানিয়ে নিছে। কিছুক্ষণ পরে সূর্য ডুবে গেল। ডুবে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ইয়া কওমি ইন্নি বারিউম মিম্মা তুশরিকুন। ও আমার জাতি, শুনে রাখো, তোমরা সূর্যকে নিয়ে, চন্দ্রকে নিয়ে, তারকারাজিকে নিয়ে যেভাবে তোমরা মাবুদ বানাইছো, রব বানিয়েছো, আমি তোমাদের এই সব শিরকি কর্মকাণ্ড থেকে মুক্ত। আমি তোমাদের শিরকের সাথে নাই। ইব্রাহিম আলাইহিসসালাম ক্লিয়ার ঘোষণা দিলেন, শিরক আছে যেখানে, আমি নাই সেখানে। ইব্রাহিম আলাইহিসসালামের ঘোষণা, ইয়া কওমি ইন্নি বারিউম মিম্মা তুশরিকুন। তোমাদের সাথে, তোমরা যাদেরকে রব বানাইছো, এই সব ধরনের রুবুবিয়তের সাথে আমি সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম। এবার কয় শোনো ইব্রাহিম, আল্লাহকে পাইতে হইলে এইসব রব না ধরলে তুমি আল্লাহকে পাইবে না। ওই এলাকার লোকেরা, সমাজের লোকেরা কি বলতেছে, কয় ইব্রাহিম তুমি আল্লাহরে পাইবা, এমনি সরাসরি আল্লাহরে পাইবা এটা সম্ভব না। আল্লাহকে পাইতে হইলে এ সকল মাবুদদের মাধ্যম লাগবে, এ সকল রবের মাধ্যম লাগবে। এজন্য তুমি এদের মোতাবাজ্জা হও, এদের অভিমুখী হও। বর্তমানে আমাদের সমাজে অনেক ভাইয়েরা বোনেরা বলেন যে আল্লাহকে পাইতে হলে সরাসরি পাওয়া যায় না, মাধ্যম ধরতে হয়। মাধ্যম ছাড়া তুমি আল্লাহকে কোনোদিন পাওয়া সম্ভব নয়। এজন্য কয় দেখো, মাওলানা রুমি এত বড় আলেম ছিল, সেই মাওলানা রুমিও যতক্ষণ আরেকজনের গোলাম হয় নাই, শামসে তিব্রিজির গোলাম হয় নাই, এতক্ষণ কামেল হইতে পারে নাই। তারপরে ইমাম গাজ্জালি, ইমাম ফখরুদ্দিন রাজি, এত বড় ইমাম, এত বড় আলেম, এত বড় তাফসির কারক, তিনিও যতক্ষণ তার মুর্শিদ ধরে নাই, ফির ধরে নাই, এতক্ষণ উনি কামেল হইতে পারে নাই। তাহলে আল্লাহকে পাইতে হইলে মাধ্যম লাগবে, ওয়াসেতা লাগবে, মধ্যস্থতাকারী লাগবে। এই শেরেকি বিশ্বাসটা ইব্রাহিম আলাইহিসসালামের যুগেও ছিল। ইব্রাহিম আলাইহিসসালামকে বলে, শোনো, এইসব করলে তুমি বাঁচতে পারবে না, তোমার মাধ্যম লাগবে, তুমি এদের মোতাবাজ্জা হও। তখন ইব্রাহিম আলাইহিসসালাম ঘোষণা দিয়ে দিলেন, ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। জগৎবাসী, দুনিয়াবাসী, শোনো, ইন্নি ওয়াজ্জাহাতু, আমি অভিমুখী হয়ে গেলাম, আমি মোতাওয়াজ্জা হয়ে গেলাম, ওয়াজহিয়া, আমার চেহারাকে ওই দিকেই ফিরাই নিলাম, আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন, হানিফা, একেবারে সরাসরি আমি কোনো মাধ্যম ছাড়া একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মোতাওয়াজ্জা হয়ে গেলাম। আর জেনে রাখো, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি তোমাদের মতো মুশরিক নই, আমি আমার আল্লাহর দিকে সরাসরি অভিমুখ হয়ে গেছি, আমি এসব শিরক করি না, আমি মুশরিক না। এজন্য ইব্রাহিম আলাইহিসসালাম তাওহীদের পিতা, ইব্রাহিম আলাইহিসসালাম তাওহীদের জনক। আল্লাহর জমিনে তাওহীদ কাকে বলে, শিখতে হলে ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শিখতে হয়। এজন্য ইব্রাহিম আলাইহিসসালাম শিরকের বিরুদ্ধে তাওহীদের পক্ষে কি দাওয়াত দিয়েছিলেন, কিভাবে দিয়েছিলেন, আল্লাহ পাক কোরআনে কারিমে সবচেয়ে বেশি আলোচনা করেছেন। হজে গেলে দেখেন, হজের যে প্রশিক্ষণ, আল্লাহ পাক হাজিদেরকে হজে নিয়ে যান কিসের জন্য বলেন দেখি? হজ কিসের জন্য? হজের মূল উদ্দেশ্য কি? হজের মূল উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন শিরক মুক্ত তাওহীদি ঈমান শেখানোর জন্য হজে নিয়ে যান। এজন্য হজে যাওয়ার সময় যে স্লোগান, একটা স্লোগান দিতে দিতে হাজিরা হজে যায় না, সে স্লোগানটা কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, চিন্তা করে দেখছেন এই তালবিয়াটার স্লোগানটার অর্থ কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমরা হাজির হয়ে গেলাম, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, হাজির হয়েছি এজন্য আল্লাহ দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রঙের বিভিন্ন বর্ণের বিভিন্ন কালারের বিভিন্ন ভাষার মানুষ সবাই মিলে একসাথে ঘোষণা দিচ্ছি, লা শারীকা লাক, আপনার সাথে কোনো জমিনে কোনো শরিক নাই, আসমানে কোনো শরিক নাই, আপনি শরিক মুক্ত, একমাত্র মাবুদ আমাদের। এই ঘোষণা দেওয়ার জন্য আমরা একত্রিত হয়েছি। ইন্নাল হামদা, যত প্রশংসা আছে সব একমাত্র আপনার। ওয়ান নিয়মাতা, যত নিয়ামত আছে এই নিয়ামতের মালিক একমাত্র আপনি। লাকাওয়াল মুলক, যত রাজত্ব যত মালিকানা আছে সব কিছুর মালিক হলেন একমাত্র আপনি। লা শারীকা লাক, আবারও ঘোষণা দিচ্ছে আপনার সাথে কোন শরিক নাই, আপনি শিরক মুক্ত। সুবহানাল্লাহ। এই শিরক মুক্ত ঈমান শিখানোর জন্য আল্লাহ পাক হজে নিয়ে যান এবং দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহকে মাঝখানে রেখে সমগ্র পৃথিবী ব্যাপী আল্লাহ পাক এই স্লোগানকে ছড়াই দিয়েছেন। এই স্লোগানটা একেবারে এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, আমেরিকা মহাদেশ সব অঞ্চল থেকে আল্লাহর বিরাট হিকমত। আল্লাহ পাক মুসলিমকে সমগ্র পৃথিবীতে ছড়াই দিয়েছেন। পূর্বে যাবেন মুসলিম পাবেন, পশ্চিমে যাবেন মুসলিম পাবেন, উত্তরে যাবেন মুসলিম পাবেন, দক্ষিণে যাবেন মুসলিম পাবেন, চারিদিক থেকে আল্লাহর ঘরে আসতেছে। সবার মুখে এক স্লোগান, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণাটা শুধু জমিনের মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই, এই ঘোষণাটাকে আল্লাহ রাব্বুল আলামিন জলপথ, স্থলপথ, নৌপথ, বিমানপথ সর্বত্র আল্লাহ রাব্বুল আলামিন ছড়াই দিয়েছেন। যে লোকগুলো বাসে করে যাচ্ছে, সড়ক পথে যাচ্ছে, সড়কের মধ্যে যাইতে যাইতে ঘোষণা দিচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। যে মানুষগুলো সাগরে জাহাজে করে হজে যাচ্ছে, সাগরের মাঝখানেও, লোহিত সাগরের মাঝখানেও ঘোষণা দিচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। সুবহানাল্লাহ। সব মানুষ যদি রোডে যাইতো তো সাগরে আল্লাহর এই তাওহীদের ঘোষণা হইতো না। এই জন্য আল্লাহ পাক সাগরের মাঝখানেও ছড়াই দিচ্ছেন, সাগরের মাঝখান দিয়ে, লোহিত সাগরের মাঝখান দিয়ে, সে বঙ্গোপসাগর দিয়ে, বিভিন্ন সাগর দিয়ে মানুষ দলে দলে আল্লাহর ঘরের দিকে যাচ্ছে, আর সাগরের মাঝখানে ঘোষণা হচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আবার লক্ষ লক্ষ মানুষ বিমান পথে আল্লাহর ঘরের দিকে যাচ্ছে, বিমানের মধ্যে চিৎকার দিয়ে দিয়ে ঘোষণা দিচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকাওয়াল মুলক লা শারীকা লাক। পুরা আসমান ব্যাপী, আকাশ ব্যাপী আল্লাহর তাওহীদের ঘোষণা আল্লাহ ছড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হজে নিয়ে আল্লাহ পাক যে তাওহীদের ট্রেনিংটা দেন, শিরক মুক্ত ইমানের ট্রেনিংটা দেন, এই সবগুলা কাজ দেখবেন ইব্রাহিম আলাইহিসসালামের সাথে জড়িত। বাইতুল্লাহর তাওয়াফ করি, আল্লাহর ঘরটা বানানো থেকে শুরু করে আল্লাহর ঘরের ইতিহাস ইব্রাহিম আলাইহিসসালামের সাথে জড়িত। জড়িত না? সাফা মারওয়া পাহাড়ের মধ্যে সাই করি, এই ঘটনাও ইব্রাহিম আলাইহিসসালামের সাথে জড়িত। মিনার ময়দানে যাই, পাথর মারি আমরা জামারার মধ্যে, কার সাথে জড়িত? ইব্রাহিম আলাইহিসসালামের সাথে জড়িত। মুজদালিফায় যাই, আরাফাতের ময়দানে যাই, হজের যতগুলা কাজ আছে সবগুলা কাজ আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সম্পৃক্ত করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত একটা হজের আমলও নাই, আছে নাই? দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করছেন যে আবদুল্লাহর ঘরে, যেই মা আমিনার ঘরে, ওই ঘরের কিছু চিহ্ন এখনো আছে, আছে না? গড়েকটা আছে না? কেউ কেউ কয় এটা নবী সাল্লামের জন্মস্থান, কেউ কয় না এটা ঠিক নাই, তো যাই হোক গড়েকটা তো আছে। দেখেন ওই জায়গায় হজের কিছু আছে, নবী সাল্লামের যে ঘরে জন্ম হয়েছে ওখানে হজের কিছু আছে, বরং ওখানে গেলে পুলিশের দূরে সরাই দে, খবরদার এদিকে আসিও না, এখানে সেরেক করিও না, অর্থাৎ এখানের সাথে হজের কোনো সম্পর্ক। আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুধমা হালিমা সাদিয়া রাদি আল্লাহ তালার ঘরে অনেকদিন ছিলেন, সেটা সেই তায়েব থেকেও 200-250 কিলোমিটার দূরে, কত দূরে অবস্থিত, আমি জীবনে একবার গিয়ে দেখে এসেছি ওই অঞ্চলটা। কিভাবে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই যে পথটা সাধারণ পথ না, কঠিন এক পাহাড়ের পথ, বর্তমানে এত আধুনিক হওয়ার পরেও এখনো সেখানে যাওয়া আসা অনেক কঠিন রাস্তা, এরকম পথে এত দূরে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে লালিত পালিত হইলেন, দুধপান করলেন, সেখানে হজের কিছু নাই, উমরার কিছু নাই, আসেন হিজরতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন সাওর পাহাড়ে, সেখানে হজের কিছু নাই, নবুয়ত পেয়েছিলেন যে পাহাড়ের উপরে জাবালে নূরের মধ্যে গারে হেরার মধ্যে, সেখানে হজের কিছু নাই, আসেনে হিজরত করে মদিনা মনব্বরা গেছেন, মদিনা মনব্বরা হজের কিছু আসেনে, মদিনা হজের কোনো কাজ নেই, হজের সাথে মদিনা মনব্বরারও কোনো সম্পৃক্ততা নাই। তবে হজের কাজগুলো করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আলোকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেখাই দিছেন সেই সুন্নত মতো করতে হবে, কিন্তু প্রত্যেকটা কাজ ইব্রাহিম আলাইহিসসালামের সাথে জড়িত, কারণ ইব্রাহিম আলাইহিসসালাম পৃথিবীর মানুষকে শিরক কি জিনিস, তাওহীদ কি জিনিস এটা স্পষ্ট করে ইব্রাহিম আলাইহিসসালাম তুলে ধরেছেন। তাহলে একজন মানুষের দুনিয়াতে আসার পরে প্রথম কাজ কি? রবকে খুঁজে বাইর করতে হবে, আমার আসল রবকে, এটা খুঁজে বের করা। এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের প্রথম আয়াতটা কি দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাব্বিল আলামিন, আল্লাহ হলেন তিনি যিনি সমগ্র আলমের রব। আল্লাহ পাক প্রথম আল্লাহর পরিচয়টা দিয়েছেন কোরআনে, আল্লাহ কে? তিনি রাব্বিল আলামিন, তিনি সমগ্র আলমের, সমগ্র জগতের একমাত্র রব, যিনি হবেন আমার রব, তিনি হবেন আমার একমাত্র খালেক, আমার সৃষ্টিকর্তা, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি হইতে পারেন একমাত্র আমার রব, যিনি আমার থাকা খাওয়া যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা যিনি করে দেন তিনি হলেন আমার একমাত্র রব। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআনে কারিমে রবের পরিচয় দিতে গিয়ে এই জিনিসগুলোকে আল্লাহ পাক বারবার তুলে ধরেছেন। সূরা আল বাকারার 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, উবুদু রাব্বাকুম, ইবাদত করো একমাত্র তোমাদের রবের, তাহলে যিনি হবেন আমার রব আমার সমস্ত ইবাদত পাবেন একমাত্র তিনি সব। যিনি আমার রব ইবাদত সব পাবে কে? একমাত্র তিনি, রব ছাড়া আর কেউ আমার কোনো ইবাদত পাইতে। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় সাহাবী, এবং তিনি আগে খ্রিস্টানদের অনেক বড় আলেম ছিলেন। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা ছিলেন হাতেম তাই। হাতেম তাই নাম শুনছেন? এই দেশে হাতেম তাই নাম শুনে নাই, এরকম মানুষ বাংলাদেশে খুব কম আছে। এই হাতেম তাই ছেলে হলো আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় আলেম খ্রিস্টানদের। উনি একদিন তার দলবল নিয়ে, বিশাল এক ক্রুশ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে আসছেন, ইসলাম গ্রহণ করতে আসছেন। সুবহানাল্লাহ, এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকটা প্রশ্ন করছেন। একটা প্রশ্ন হইল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনা মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, খ্রিস্টানেরা নাসারারা তাদের আলেম ওলামাদেরকে, তাদের বুজুর্গদেরকে, তাদের পীর সাহেবদেরকে, তাদের দরবেশদেরকে তাদের রব বানায় ফেলছে। খ্রিস্টানেরা নাসারারা তাদের বড় বড় আলেমদেরকে, তাদের বড় বড় পীর সাহেবদেরকে, তাদের বড় বড় বুজুর্গদেরকে তারা তাদের রব বানাইছে। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো কোনোদিন আলেম ওলামাদেরকে পীর সাহেবদেরকে আমরা রব বানাই নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে খ্রিস্টানেরা তাদের আলেম ওলামাদেরকে পীর সাহেবদেরকে বুজুর্গদেরকে তাদের রব বানাইছে। এই কথাটা তো আমরা বুঝতে পারলাম না, এটা কেমন কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্য থেকে খ্রিস্টানদের মধ্য থেকে তাদের অবস্থা এমন পর্যায়ে গিয়ে পৌঁছছিল যখন তাদের আলেম ওলামারা, তাদের পীর সাহেবেরা, তাদের বুজুর্গরা কোন জিনিসকে হালাল বলে দিত, সব মানুষ এটাকে হালাল বলে মেনে নিত। আবার যখন এটাকে হারাম বলে দিত, সব মানুষ এটাকে হারাম বলে মেনে নিত। কিন্তু কেউ কিতাব খুঁজে, ইঞ্জিল খুঁজে, তাওরাত খুঁজে, ঈসা আলাইহিসসালামের সুন্নত খুঁজে কেউ বের করার দেখার চেষ্টা করত না, আসলে এটা হালাল কিনা, এটা হারাম কিনা। মানে নিঃশর্তভাবে তাদের আলেম ওলামাদেরকে, তাদের পীর মাশায়েখদেরকে তারা আনুগত্য করত নিঃশর্তভাবে। এই নিঃশর্তভাবে আনুগত্য করাটাও তাকে রব বানানো। হালাল বলে দিছে বাস হালাল, হারাম বলে দিছে বাস হারাম। এজন্য বলা হয় যে পীর সাহেব যদি তোমাকে বলে তোমার জায়নামাজটাকে মদের পাত্রের মধ্যে চুবাই নাও, চুবাই নিয়ে এই এই জায়নামাজের মধ্যে নামাজ পড়ো, তুমি যদি কোনা মত্ত হারাম মদের পাত্রে আমার জায়নামাজ চুবাইছি, এখানে নামাজ হবে না, তাহলে খাতায় বুজুরগান গ্রেপ্তান খাতাস, তুমি তোমার পীর সাহেবের ভুল ধরছ, এটা আরেক ভুল। পীর সাহেবের ভুল ধরা এটা আরেক বড় ভুল, তুমি বিরাট গুনাহ করে ফেলছ। এবার আর পীর সাহেবের কোনো ফয়েজ বরকত তাওয়াজ্জু আর কিছুই পাবে না। ঠিক দেখেন খ্রিস্টানদের সাথে কিভাবে মিলে গেছে, খ্রিস্টানেরা তাদের আলেম ওলামাদেরকে, পীর মাশায়েখদেরকে নিঃশর্তভাবে এমন আনুগত্য করত, তারা হালাল বললে হালাল, হারাম বললে হারাম, কোনো প্রশ্ন করত না, জানার চেষ্টা করত না, এবং উল্টাই একটু দেখার প্রয়োজন মনে করত না, আসলে এটা হালাল কি হারাম। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ইমানদারেরা, আতিউল্লাহ, আনুগত্য করো একমাত্র আল্লাহর, এটা হলো নিঃশর্ত আনুগত্য। তোমার বুঝে আসুক আর না আসুক, আল্লাহ বলছেন তোমাকে মানতে হবে। ওয়া আতিউর রাসূল, আনুগত্য করো নিঃশর্তভাবে রাসূলের, রাসূলের সহি হাদিস যদি পাওয়া যায় তোমার বুঝে আসুক আর না আসুক তোমাকে মানতেই হবে, কোনো প্রশ্ন তোলা যাবে না। ওয়া উলিল আমরি মিনকুম, তবে কোরআন সুন্নাহ আল্লাহর আনুগত্য রাসূলের আনুগত্য বোঝার জন্য তোমাদের ওলামায়ে কেরামদের, তোমাদের শাসকদেরও আনুগত্য করবা, তবে সেই আনুগত্যটা আতিউ আল্লাহ বলেন নাই, শুধু বলছেন ওয়া উলিল আমরি মিনকুম। এই আনুগত্যটা হবে শর্ত সাপেক্ষে, নিঃশর্তভাবে না, এই আনুগত্যটা হবে শর্ত সাপেক্ষে। যতক্ষণ পর্যন্ত আলেম ওলামা আমার নবীর সুন্নতের উপরে বিদ্যমান থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তার আনুগত্য করব, যখন তিনি সুন্নত থেকে তাওহীদ থেকে বিচ্যুত হয়ে যাবেন তখন আর তার আনুগত্য করা যাবে না। নামাজের মধ্যে দাঁড়ানো থেকে প্রথম যেতে হয় রুকুতে, তারপরে যেতে হয় সেজদায়। এখন ইমাম সাহেব বলতেছেন, শুনেন, মাঝখানে রুকুত না যাই, আমরা একটা কাজ করি, আগে সেজদায় চলে যাই পরে উঠার সময় রুকু করি। রুকু বাদ দেওয়া যাবে না, রুকুও করবো সেজদাও করবো, কোনো অসুবিধা নেই, তবে আগেরটা পরে, পরেরটা আগে, মেনে নেওয়া যাবে? কেন অসুবিধা কি? আমি তো দুটোই করতেছি, রুকু বাদ দিতেছি না, রুকুও করতেছি সেজদাও করতেছি, কিন্তু একটা আগে একটা পরে। হ্যাঁ, বাদ দেওয়া যাবে না, এই জন্য যে তখন আর আমার ইমাম সাহেবের আনুগত্য করা যাবে না, কারণ আমার ইমামের ওলামাদের এদের আনুগত্য হলো শর্ত সাপেক্ষে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রাসূলের আনুগত্যের উপরে তারা বিদ্যমান থাকবেন ততক্ষণ তাদের আনুগত্য করব, এর বাহিরে গেলে আনুগত্য করা যাবে না। যদি তারপরেও আনুগত্য করি যদি বলি যে না এত বড় হুজুর উনি কি কম বোঝে নাকি, মিয়া এত বড় মুক্তি সাহেব কম বোঝে নাকি, এত বড় পীর সাহেব লক্ষ লক্ষ মুরিদ উনি কি কম বোঝেন, তাহলে উনি বলছেন এটা ভুল হয় কেমনে, এটা ভুল না, এটা করলেন আপনি ওই পীর সাহেবকে ওই আলেমকে ওই বুজুর্গকে ওই খতিবকে ওই ইমামকে আপনার আমার রব বানাই ফেললাম, তিনি আমার রব হয়ে গেছে। এই জন্য রব খুঁজে বের করা জমিনে সবচেয়ে কঠিন, সঠিক রবের সন্ধান পাওয়া, প্রকৃত রবকে খুঁজে পাওয়া, প্রকৃত রবের গোলাম হওয়া, প্রকৃত রবকে মাবুদ বানাই নেওয়া, এটাই জমিনে সবচেয়ে জটিল এবং কঠিন কাজ। আজকে আমাদের এই দেশে কোটি কোটি মুসলিমের মধ্য থেকে অসংখ্য ভাই বোন এখনো তার প্রকৃত রবকে খুঁজে পায় নাই, হাজারো বেজাল রবের বেড়া জালে আবদ্ধ হয়ে আছে। প্রকৃত রব খুঁজে পাওয়া এটা আল্লাহর বড় নিয়ামত। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আমরা আল্লাহর প্রকৃত রব আমাদের যিনি একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুঁজে বের করব, আর দুনিয়ার মানুষকে ওই রবের দিকে ডাকবো। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা দুনিয়ার মানুষকে দাওয়াত দাও, ডাকো কোন দিকে, ইলা সাবিলি রাব্বিকা তোমার রবের পথে, তোমার রবের রাস্তায়, তোমার রবের দিকে। তাহলে আগে তো রব খুঁজি বাইর করতে হইব, আমি আগে টাঙ্গাইল নিজেই চিনি না, তা আরেকজনের কেমনে দেখাই দিব যে এখান দিয়ে এইভাবে এইভাবে এই রোডে এই রোডে এমনি গেলে টাঙ্গাইল যাবেন, আগে তো নিজে চিনতে হবে টাঙ্গাইলের রাস্তা, তারপরে না অন্য মানুষকে আমি উদুইলা সাবিলি রাব্বিকা, আমার রবের রাস্তা আগে নিজে চিনতে হবে, তারপরে অন্য মানুষের রাস্তাটা দেখাই দিব যে এখান দিয়ে যান, রাস্তা খুব ভালো, সামনে যায় ডানে যাবেন, ডানের থেকে বামে যাবেন, তিন রাস্তার মোড় পাবেন, সোজা যাবেন, আমি সব ক্লিয়ার তার সামনে বর্ণনা করে দিতে পারবো। কেউ যদি নিজে আগে রবকে খুঁজে পায় নাই, রবকে চিনতে পারে নাই, সে মানুষকে সঠিক দাওয়াত দিতে পারবে না। যে লোক কোরআন হাদিসের কিচ্ছু জানে না, কয় মুরব্বীরা ফরমাইছেন, মুরব্বীরা বলছেন, দলিল হলো মুরব্বীরা বলছেন, দলিল হলো অমুক হুজুর ফরমাইছেন, নিজে কিছুই জানে না, তো এই লোক নিজেই তো এখনো রাস্তা খুঁজে পায় নাই, হে এখনো অন্ধত্বের উপরে চলতেছে। এই জন্য আল্লাহ পাক তাবলিগ করার নির্দেশ দিচ্ছেন সূরা আল মায়েদার 67 নম্বর আয়াতে, বলছেন না কিরকম তাবলিগ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল বাল্লিগ, আপনি তাবলিগ করেন, পৌঁছাই দেন দুনিয়ার সমস্ত মানুষের কাছে, জিনের কাছে, কি পৌঁছাইবেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়, যা নাজিল করা হয়েছে, কি নাজিল করা হয়েছে, কোরআন নাজিল করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস গুলো নাজিল করা হয়েছে, সহি হাদিস ও ওহির আওতাভুক্ত। তাহলে মানুষের কাছে পৌঁছাইতে হবে, তাবলিগ করতে হবে কোরআনে কারিমের এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিসের। কোন মুরব্বির কথা তাবলিগ করার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিছেন, অমুক মুরব্বি ফরমাইছেন, আমাদের এই টাঙ্গাইলের মুরব্বি ফরমাইছেন, আমাদের চট্টগ্রামের মুরব্বি ফরমাইছেন, এটা মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহর নির্দেশ নাই।